হে বন্ধু, তুমি এসো আমার স্নিগ্ধ সবুজ মমতা মাখা ছোট্ট সোনার গায়ে, যেখানে কেটেছে আমার শৈশবের দুরন্ত দিনগুলি। আজও স্মৃতির পাতায় সেই দিনগুলি আমাকে বারে বারে ডেকে যায়। চলো না যা, যেইখানে মোর সুখের সময় গেছে হারিয়ে, যেইখানে মোর সুখের সময় গেছে হারিয়ে, চলো না যেইখানে মোর সুখের সময় গেছে হারিয়ে, যেইখানে মোর সুখের সময় গেছে হারিয়ে, কুড়াইছি শামুক চিনু ঝিনাই নদীর তীরে, ঝিনাই নদীর তীরে সেই সুখের দিনগুলি আজ শুধু স্মৃতির ভিড়ে, ডাকছে আমায় সেই সে স্মৃতি, ডাকছে আমায় সেই সে স্মৃতি, দুহাত বাড়িয়ে দুহাত বাড়িয়ে, চলো না যাই ঘুরে আসি সেই মায়ার গায়ে, যেইখানে মোর সুখের সময় গেছে হারিয়ে, যেইখানে মোর সুখের সময় গেছে হারিয়ে, কুঠির বনে কাটত সময় পাখির বাসা খুঁজে, সেই স্মৃতি দেখি এখন শুধুই দু চোখ বুঝে, কুঠির বনে কাটত সময় পাখির বাসা খুঁজে, সেই স্মৃতি দেখি এখন শুধুই দু চোখ বুঝে, ডাকছে আমায় সেই সে স্মৃতি, ডাকছে আমায় সেই সে স্মৃতি, দুহাত বাড়িয়ে দুহাত বাড়িয়ে, চলো না যাই ঘুরে আসি সেই মায়ার গায়ে, যেইখানে মোর সুখের সময় গেছে হারিয়ে, যেইখানে মোর সুখের সময় গেছে হারিয়ে, চলো না যাই ঘুরে আসি সেই মায়ার গায়ে,